Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillahi rabbil alamin wassalatu wassalamu ala rasulihil karim wa ala alihi wa sahbihi ajmain. Ajker darshe amra ekti jana kotha apnader sathe punoralochona korbo. Janen apnara bishoyta holo bidat. Amra onek shomoy shuni bidat bidat bidat বিদাতি ইত্যাদি। বিদাত কাকে বলে? বিদাত এর সংজ্ঞা হল, যা আভিধানিক অর্থে বলা হয়, এমন কিছু আবিষ্কার করা বা আবিষ্কৃত জিনিস যার নমুনা আগে ছিল না। দেখে কিছু করলে, প্লেন দেখে প্লেন করলে, মাইক্রোফোন দেখে মাইক্রোফোন আবিষ্কার করলে, সেটা আবিষ্কার বলা হয় না, কি বলা হয়? নকল করা, অনুকরণ করা। তৈরি করেছে ইউরোপে, এখন আমাদের দেশের লোকেরা, বিজ্ঞানীরা কি করছে? নকল করছে। প্রযুক্তি নিয়ে এসে তারা নিজেরা তৈরি করছে, এটা আবিষ্কার না। আমাদের দেশে ট্রেন প্রথম কখন চালিত হয়? ট্রেন ইংরেজদের জামানায়। এটা কি আমাদের ইন্ডিয়ার আবিষ্কার ছিল? না, এটা ওখান থেকে, ওখানে প্রযুক্তি নিয়ে এসে এরা চালিয়েছিল। এটাকে আবিষ্কার বলে না। আবিষ্কার হচ্ছে বিনা কোনো নমুনা যে সর্বপ্রথম তৈরি করবে তাকে কি বলা হয়? আবিষ্কার করা। আর শরীয়তের পরিভাষায় বলা হয়, বিনা দলিলে শরীয়তে নতুন উদ্ভাবিত কোন আমল, কি বললাম? বিনা দলিলে, মানে এমন কোন দিনের কাজ যে কাজের কোন শরী দলিল নেই। শরী দলিল কি রকম? শরী দলিল হচ্ছে কোরআন, সহি সুন্না, সহি হাদিস। সহি হাদিস কেন বললাম? শুধু হাদিস কেন বললাম না, যেহেতু জঈফ বা জাল হাদিস দিয়ে কিছু প্রমাণ হয় না। যদি আপনি প্রমাণ করতে চান এই বাড়িটা আপনার, তাহলে জাল দলিল দিয়ে আপনি প্রমাণ করবেন না, আসল দলিল চাই, তাই না? নকল দলিল দিয়ে প্রমাণ হবে না। এই জন্য বললাম সহি হাদিস, সাহাবাদের আমল যদি থাকে তাহলে সেটা বিদাত নয়। নচেত যার কোন দলিল নেই সেটাই আপনি নতুন করে আবিষ্কার করছেন। যে আমল শরীয়তে নেই সেই আমল আপনি নতুন করে আবিষ্কার করছেন, সেটাকে কি বলা হয়? বিদাত। নব আবিষ্কারের অবশ্য নানা ধরন আছে। এক হচ্ছে পার্থিব্য আবিষ্কার, যেমন একটু আগেই বললাম ঘড়ি আবিষ্কার, এই যে মোবাইল আবিষ্কার, এই যে কম্পিউটার আবিষ্কার ইত্যাদিতে, এগুলো কি? এই যে ক্যালকুলেটার, হিসাব যত বড় হিসাব হোক না কেন, চটাচট আপনি হিসাব করতে পারবেন। আজকাল তো আর ব্রেনে থেকে হিসাব হয় না, ক্যালকুলেটার ছাড়া চলেই না, অভ্যেস হয়ে গেছে। এইসব দুনিয়ার আবিষ্কার, আধুনিক নানা বৈজ্ঞানিক আবিষ্কার, এসব আবিষ্কারকে বিদাত যদি পারিভাষিক, কি বলে, আপনার আবিধানিক অর্থে বলা হয়, কিন্তু শরী অর্থে এটা বিদাত নয়। কোন কোন বিষয় আছে যেগুলো শুধুমাত্র আবিধানিক অর্থে বিদাত, যেমন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাবির জামাতকে কি বলেছিলেন? নেমাতিল বিদাত হাজিহি, এটা হচ্ছে উত্তম বিদাত। বিদাত মানে কি? মানে চালু ছিল না, সেটা চালু হয়েছে, কিন্তু আসলে বিদাত নয়, শরী অর্থে বিদাত নয়। কেন? যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবির নামাজ পড়েছেন, তিন রাত তো পড়েছেন, জামাত করে তো পড়েছেন, তাহলে বিদাত হল না। কিন্তু হযরত উমর বললেন কেন? যেহেতু এটা আবিধানিক অর্থে নতুন জিনিস বলে ছিল না, কিছুদিন আগে ছিল না, তাই নতুন হয়েছে, তাই তিনি বলেছিলেন। অতএব পার্থিব আবিষ্কার হুদুর বিদাত বলছেন, তাহলে ঘড়ি পড়া বিদাত, চশমা পড়া বিদাত, এই যে ক্যামেরা ব্যবহার করছেন বিদাত, ফেসবুক ব্যবহার করছেন বিদাত, মাইক্রোফোন ব্যবহার করছেন, এগুলো বিদাত বলা হবে? কেন বলা হবে না? যেহেতু এগুলো হচ্ছে দুনিয়া বা পার্থিব আবিষ্কার, এগুলো হচ্ছে পার্থিব। এই যে লাইট, মাশাআল্লাহ কত লাইট দেখছেন, এগুলো হচ্ছে পার্থিব আবিষ্কার, এগুলোকে বিদাত বলা হয় না। শরী ভাষায় এগুলো বিদাত নয়। তাহলে বিদাতটা হবে কখন? যখন আপনার দিনের ব্যাপারে আবিষ্কার হবে, দিনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে, দিনের বিষয়ে নীতি মূল হল বা মূল নীতি হল, যে কোনো নীতি বা যে কোনো ইবাদত প্রমাণ সাপেক্ষ, একটা কথা মনে রাখবেন, খাওয়া পড়া ইত্যাদির ব্যাপারে সমস্ত জিনিস হালাল, যদি বলেন হারাম তাহলে তার দলিল লাগবে। খাওয়া পড়া যত আছে, ভাত হালাল না হারাম, মুড়ি হালাল না হারাম, জাম খাওয়া হালাল না হারাম, আম খাওয়া হালাল না হারাম, কোরআন হাদিসে আছে নাকি? কোরআন হাদিসে কোথাও বলা হয়েছে আম খাওয়া হালাল, জাম খাওয়া হালাল আছে? অনেকে বলে পান খাওয়া হারাম, কোরআন হাদিসে আছে নাকি? পান তো থাকবে না, পান খাওয়া তো হারাম বলছি না, পানের সাথে যেটা জর্দা ফর্দা এগুলো হারাম। যাই হোক, আম জাম এগুলো কোরআনে হাদিসে নেই, এগুলো হারাম হালাল দেখার জন্য দেখারও দরকার নেই, আসলে এগুলো কি হালাল। হারাম কখন বলা হবে? যখন তার দলিল পাওয়া যাবে। তুমি এটা হারাম বললে আম খাওয়া হারাম, কে বল দলিল নিয়ে এসো, দলিল না থাকলে এটা হালাল, ঠিক আছে? এরই বিপরীত কোন ইবাদতের ক্ষেত্রে ইবাদত মূলত হারাম বা অবৈধ, ইবাদত করা চলবে না যতক্ষণ না আপনি তার দলিল পেয়েছেন। এটা ইবাদত, দলিল দাও, দলিল না থাকলে ইবাদত চলবে না। হাদিস কোরআনে কোথায় মানা আছে? কোথায় জামাত করে দোয়া, জামাতি দোয়া মানা আছে দেখাও? জামাত করে দোয়া মানা না থাকলে সেটা চলবে না? চলবে না, বরং আসলেই এটা নিষিদ্ধ। আপনি যখন বলছেন আছে তাহলে তা দলিল লাগবে। খাওয়া পড়ার ব্যাপারের উল্টো কথা, যখনই আপনি কোন জিনিসকে বিধিও বলবেন, এটা করতে হয় বলবেন, ইবাদত বলবেন, তখন তার জন্য কি লাগবে? দলিল দিতে হবে। আর দলিল না থাকলে পরে আপনার সেই ইবাদত করা কি হবে? বিদআত হবে। আর একটা কথা মনে রেখেছি পয়েন্ট, এই সময়ে প্রত্যেক ইবাদত কবুল হয় একটা ভিত্তির উপরে, সেটা হচ্ছে কি? তাওহীদ। আর প্রত্যেক ইবাদত কবুল হয় মৌলিক দুটো শর্তের ভিত্তিতে, সেই দুটি শর্ত কি? প্রথমত হচ্ছে ইখলাস। ইখলাস মানে যদি আপনার বিশুদ্ধতা না থাকে শিরিক হয়ে যাবে। আর তরিকায়ে মুহাম্মাদি সুন্নাহ, যদি সুন্নাত না থাকে তাহলে কি হয়ে যাবে? ইবাদতটা বিদাত হয়ে যাবে। দুটো জিনিস মনে রাখতে হবে, যে যদি আপনার সেই ইবাদতের কোন দলিল না থাকে তাহলে সেটা ইবাদত নয়, সেটা কি? বিদাত। তাহলে পার্থিব ব্যাপারে যে আবিষ্কার সেগুলো বিদাত বলা হয় না, সেগুলো হারাম নয়, নিষিদ্ধ নয়। দিনের ব্যাপারে যেগুলো আবিষ্কার সেইগুলো হচ্ছে অবৈধ বা হারাম, যা প্রমাণ সাপেক্ষ তাই হচ্ছে বিদাত, আর তা করা চলবে না, বলছি তার দলিল এবং তার অন্যান্য কথা। দিনী বিষয়ে আবিষ্কার বিদাতের নানা ধরন হয়ে থাকে, মোটামুটি তিনটে ধরন আছে। এই বিদাতের তিনটে ধরন আছে, বিশ্বাসগত আবিষ্কার, বিশ্বাসগত বিদাত, কাজে করতে হয় না, শুধু বিশ্বাস। আপনার মনের ভেতরে একটা বিশ্বাস রেখেছেন, সেই বিশ্বাসটা কোনো দলিল নেই, সেটা হল কি? বিদাত। তা হল আল্লাহ তার রসুল যে বিষয়ের বর্ণনা দিয়েছেন তার বিপরীত বিশ্বাস রাখা, যেমন আল্লাহ সদৃশ সৃষ্টির করা, আল্লাহকে গুণহীন ভাবা, তকদিরকে অস্বীকার করা ইত্যাদি। আপনি আল্লাহর সদৃশ স্থির করলেন, মানে আল্লাহ কেমন, আল্লাহর উপমা আপনি বর্ণনা করলেন, তাহলে এটা কি হলো? বিদাত। আল্লাহ সব জায়গাতে আছে, এটা কি? এটা বিদাত। আল্লাহ সব জায়গায় আছে ধারণা কোরআন হাদিসে নেই, বরং কোরআন হাদিসে কি বলা হয়েছে? আল্লাহ কোথায় আছেন? আরশের উপরে। আপনি তার ব্যাপারে নতুন কিছু আবিষ্কার করলেন, আল্লাহ সব বস্তুতে আছে, এ কথা বলেন আপনি। এগুলো সব আবিষ্কার, এগুলো শুধু বিশ্বাস করতে হয়, এগুলো কাজে করতে হয় না, তবু এগুলো হচ্ছে বিদাত। দুই নম্বর হচ্ছে কর্মগত বিদাত, যাকে বিদাতে আমালিয়া বলা হয়, তা হল যে আল্লাহর বিধান ছাড়া অন্য কিছু দিয়ে তার ইবাদত করা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ ছাড়া কোন সত্য মাবুদ নেই, তিনি ছাড়া আর কারো ইবাদত করা হবে না, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মাদের তরিকা ছাড়া অন্য কারো তরিকা অনুযায়ী ইবাদত করা হবে না। কেমন? শরীয়তে যে ইবাদতের অস্তিত্ব নেই তা আপনি নতুনভাবে উদ্ভাবন করলেন, তাহলে সেটা কি হবে? কর্মগত বিদাত। বিধিবদ্ধ ইবাদতে কোন প্রকার হ্রাস বৃদ্ধি করা, ইবাদত আছে তাতে আপনি হয় বাড়িয়ে দিলেন না হয় কমিয়ে দিলেন, তাই না? আপনি রাকাত সংখ্যা বাড়িয়ে দিলেন কিংবা কমিয়ে দিলেন, কিংবা পদ্ধতি বাড়িয়ে দিলেন কিংবা কমি, যাই হোক, বিধিবদ্ধ ইবাদত মন গড়া পদ্ধতিতে সম্পাদন করা। হাদিস কোরআনে আছে এক পদ্ধতিতে করতে, আপনি একটা নতুন পদ্ধতি আবিষ্কার করলেন, ঠিক আছে, সেই পদ্ধতিতে ইবাদত করলে কি হবে, আপনার মন গড়া পদ্ধতি সে পদ্ধতিতে বর্ণিত হয়নি। যেমন পদ্ধতির কথা বলি, হাদিস কোরআনে আছে তোমরা জিকির করো, ঠিক আছে, জিকিরের পদ্ধতি বলা হয়েছে, নেচে হিলে দুলে একসঙ্গে বলা হয়েছে, যদি না বলা হয়ে থাকে আপনি সেটা নতুন করে করলেন, বললেন ভালো একসঙ্গে করলে ভালো, একা একা লাইলে হাল্লা পড়ো না, তা না সবাই মিলে পড়ো, এটা পদ্ধতি আপনি নিজে আবিষ্কার করলেন, এটা বিদাত। আল্লাহ তারা দরুদ পড়তে বলেছেন নবীর উপরে, কোন পদ্ধতি বলেছেন? আপনি বলেন দাঁড়িয়ে পড়তে হবে, তাহলে কি হয়ে গেল, আপনার তরফ থেকে এটা বাড়ানো হলো, এটা হচ্ছে বিদাত। তেমনি বিধিবদ্ধ ইবাদতের এমন সময় নির্ধারণ করা যা সময় যা শরীয়ত নির্ধারণ করেনি। আল্লাহ রসুল বলেছেন দোয়া করতে, তাই না, কিন্তু তার সময় নির্দিষ্ট, যেখানে নির্দিষ্ট নেই সেখানে আপনি নির্দিষ্ট সময় করলেন যে এই দোয়াটা এই সময়ে পড়তে হয়, এতবার পড়তে হয়, এই দরুদটা সকালে এতবার পড়তে হয়, কি ফরজ নামাজের পরে এই দোয়া পড়তে হয়, এইভাবে করতে হয়, তাহলে এগুলো কি হয়ে যাবে, সময় নির্দিষ্ট করলে সেটা বিদাত হয়ে যাবে। নফল নামাজ পড়া কি ভালো জিনিস, নফল নামাজ পড়তে পারেন, কিন্তু আপনি যদি নির্দিষ্ট করে নেন যে প্রত্যেক মাগরিবের পরে ছ রাকাত পড়তে হবে, তাহলে কি হয়ে যাবে, বিদাত হয়ে গেল, নির্দিষ্ট করে নিলেন। জুমার আগে নির্দিষ্ট কোন সুন্নত নেই, আপনি যদি নির্দিষ্ট করে নেন প্রত্যেক জুমাতে চার রাকাত মনে করেন যে পড়তে হয়, তাহলে কি হয়ে গেল, সেটা নির্দিষ্ট করা হলো, যেটা শরীয়ত অনির্দিষ্ট রেখেছে তাহলে সেটা হয়ে যাবে বিদাত। কবরের উপরে গম্বুজ নির্মাণ করা, নতুন নতুন ঈদ বা পর্ব উদযাপন করা ইত্যাদি কর্মগত আবিষ্কারের মধ্যে পড়ে। যে আমরা জানি যে কবর কবর তৈরি করতে হয় যেভাবে, তার উপরে ঘর তৈরি করা, গম্বুজ তৈরি করা কি শরীয়তে আছে? যদি না থাকে তাহলে আপনি অতিরিক্ত বিদাত করছেন। নতুন নতুন ঈদ বা পর্ব উদযাপন করা, নতুন নতুন ঈদ বলতে ঈদটা কটা, ঈদ হচ্ছে ঈদ উল ফিতর আর ঈদ উল আধা, আর একটা জুমা সাপ্তাহিক ঈদ আছে, কিন্তু বিদাতিরা বলে সর্বশ্রেষ্ঠ ঈদ আছে যা তোমরা জানো না। আরে হিদাতিরা তোমাদের মুখ মাফি, আমরা বিদাতি শোনো, এই সমস্ত ঈদ থেকে সর্বশ্রেষ্ঠ ঈদ আমরা আবিষ্কার করেছি, সেটা হল ঈদ এ মিলাদুন নবী। তা দেখে বড় বড় উচ্চ উচ্চ ফ্যামিলিরাও নিজেদের ছেলে মেয়েদের জন্মদিন হ্যাপি বার্থডে টু ইউ ইত্যাদি নতুন নতুন আবিষ্কার করেছে। তো হ্যাঁ বিদাতি, তোমরা ঠিকই বলেছ, আবিষ্কার করেছ, আল্লাহ রসুল জানতেন না, সাহাবারা জানতেন না, ইমাই কেরাম জানতেন না, তোমরা বহু বছর পর সেটা আবিষ্কার করেছ, সত্যি তো আবিষ্কার করেছো, তো বিদাত বলা হয়, এই জন্যই এটা বিদাত। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আদেশ করে গেলেন, মানে প্রকাশ করে গেলেন ঈদ উল ফিতর ঈদ উল আধা জুমা একটা ঈদ, সে নিয়ে খুশি উদযাপন করো, তোমরা অতিরিক্ত যে ঈদের কথা বলছ তার কোন দলিল শরীয়তে নেই। যে দলিলগুলো তোমরা দিচ্ছ সেগুলো আসলে হাজিপুকুরে দলিল দেখিয়ে গাজীপুকুর দখল করার মতো, ওতে লাভ হবে না। স্পষ্ট দলিল চাই যে হ্যাঁ এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করতে হবে, বা তিনি নিজে পালন, হ্যাঁ তিনি নিজে পালন করেছেন রোজা রেখে, প্রত্যেক সোমবার রোজা রেখেছেন এবং বলেছেন আমি এই দিনে জন্মদিন, ঠিক আছে তুমিও করো, তুমি যদি মনে করো আল্লাহ নবী জন্মদিন পালন করে গেছেন সোমবার রোজা রেখে, তুমি সোমবার রোজা রাখো, কে বাধা দেবে তোমাকে, কেউ বাধা দেবে না। কিন্তু সোমবার রোজা না রেখে যদি সোমবার মিষ্টি বিতরণ করো, তাই না, আর রবিউল আউয়াল মাসে যদি বারো তারিখে জন্মদিন কিনা সে নিয়ে বড় মতভেদ আছে, সেই দিনে কিছু নির্দিষ্ট আমল করো, তো সেগুলো দলিল কোথা, সেগুলো দলিল নেই, এই জন্য এসবগুলো হচ্ছে বিদাত। আর এক প্রকার বিদাত আছে ত্যাগ ধর্মী বিদাত, তার মানে কিছু না করে বিদাত, এ হলো করে বিদাত, আর কাজ করে বিদাত, আর হচ্ছে কাজ ত্যাগ করে বিদাত, সেগুলো কেমন, ত্যাগ ধর্মী বিদাত কেমন, ইবাদতের নিয়মে বৈধ বাঞ্ছিত জিনিস ত্যাগ করা। আপনি ইবাদত বললেন কি যে আপনি এই জিনিসটা ত্যাগ করলে আমার কি হবে, আল্লাহ খুশ হবে, আল্লাহ তালা খুশ হবেন। যেমন মাংস খাওয়া ভালো জিনিস, তাই না, গোস্ত খাওয়া ভালো জিনিস, আমি গোস্ত খাব না, গোস্ত না খেয়ে মনে করলেন কি যে এতে আপনার আল্লাহ খুশি হবেন, আমি বিয়ে করব না, বিয়ে করলে বউয়ের সাথেই অনেক সময় নষ্ট হবে, আমার ইবাদত হবে না, অতএব আমি বিয়ে করব না, ঘুমাব না। আপনি ভাববেন আল্লাহ খুশি হবেন, রোজার দিনে আমি ছায়াতে যাব না, আমি রোদে দাঁড়িয়ে থাকবো, তাহলে কি হবে, আল্লাহ বেশি খুশি হবেন যে আমি রোদে কাজ করে বা রোদে থেকে আমি ইবাদত করছি, আল্লাহর জন্য রোজা রাখছি। এগুলো হচ্ছে কি, অতিরিক্ত বাড়তি করা, এগুলো শুধু ত্যাগ করা। ত্যাগ করার জন্য কি হয়, আপনি আরাম ত্যাগ করলেন, মসজিদে এসেছেন নামাজ পড়তে, এই এসি ফেসি ফ্যান ফ্যান চালানো হবে না মসজিদে, যেখানে লাইন নেই কার্ড নেই পাড়া গ্রামে, সেখানে মসজিদে এসে পাখা রাখা আছে, পাখা করছে, ইবাদত করতেছে, কষ্ট করো, যত কষ্ট করবে তত নেকি, কি মনে করেন এগুলো? না না, উদ্দেশ্য তা না। হ্যাঁ, পাখা ফ্যান এসি না থাকলে যে কষ্টটা হচ্ছে, যেমন কারেন্ট চলে গেল তখন আপনি কষ্ট, না আমি মসজিদেই যাব না তা নয়, যান সেখানে জামাতে নামাজ পড়ুন, কষ্ট করলে আপনার স্বভাব আছে, কিন্তু ইচ্ছা করে কষ্ট করবেন তাতে স্বভাব নেই। এইভাবে যদি কোনো বিষয়ে আপনি অতিরঞ্জন করেন তাহলে কি হবে, সেটা বিরাট হবে। নুরুল হুদা ভাইকে জিজ্ঞেস করি যুক্তি, আপনার ঘরে একটা রাখাল আছে, রাখালের ডিউটি হল সূর্য ওঠা থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত, কিন্তু সূর্য ডোবা ডুবে গেলেও সে বেচারি ঘর যায় না, আপনার এটা সেটা কাজ করে দেয়, এসা পর্যন্ত কাজ করে, আবার আপনি যখন শুয়ে যান তখন আপনার পাও টেপে, এগুলো তার ডিউটি না, সে নিজের তরফ থেকে বাড়তি করে আপনাকে খুশ করার জন্য করে, আপনি তাতে খুশ হবেন না না খুশ হবেন বলুন, উত্তর বলুন। মানুষ তো খুশ হবে তাই না, আপনার স্ত্রী আপনাকে বলল একটা শাড়ি আনতে, তো দেখলাম আপনার শাড়ি জিনিস দিতে বলে, আপনার সৌদি আরব থেকে যারা যান দেশে বাসে বাড়িতে যান, তার নিজেই নিশ্চয়ই স্ত্রীর জন্য অনেক কিছু নিয়ে যান, চকলেট থেকে নিয়ে সাবান থেকে নিয়ে শ্যাম্পু তারপরে ক্রিম বহু কিছু নিয়ে যান, কিন্তু যদি অর্ডার থাকে যে আমার জন্য একটা শাড়ি নিয়ে এসো, কম্পিউটার শাড়ি, কম্পিউটার শাড়ি দেখেছেন আপনি, এখন দেখেননি, থাকেন দেখবেন, তো শাড়ির অর্ডার দিল, আপনি সেই শাড়ির সাথে শাড়ির ম্যাচে ব্লাউজ নিয়ে গেলেন, তারপরে আপনার আরো কিছু নিয়ে গেলেন কিংবা চুড়ি নিয়ে গেলেন, তো শাড়ির সঙ্গে আপনার স্ত্রী যদি ব্লাউজ ব্রা বা শাড়ি কি বলে চুড়ি পেয়ে যখন দেখবে যে শাড়ির সঙ্গে আমার স্বামী এগুলো নিয়ে এসছে, তখন আপনার স্ত্রী আপনার উপর রাগ করবে না খুশ হবে? খুশি হওয়ার কথা তাই না? তো আল্লাহ আল্লাহ রসুল যা বলেছেন আমরা তা করছি, কিন্তু অতিরিক্ত যদি আরো কিছু করি তাহলে আল্লাহ তাআলা খুশ হবেন না না খুশ হবেন? হ্যাঁ, যুক্তি ঠিক আছে? বিদাতীরা বলে যে যদি বাড়তি করি তো মানুষ খুশ হয়, কিন্তু আমরা বলবো যে বাড়তি করা যদি যার জন্য করছেন তার তার প্রয়োজন অনুযায়ী হয় বা তার আদেশ নির্দেশ অনুযায়ী হয় তাহলে খুশ হবে। যেমন আপনি আপনার রাখাল, আপনি চাচ্ছেন এই সময়ে আপনি আপনার স্ত্রীকে নিয়ে ঘরে থাকবেন, আর সেই সময় এসে বলছে পাঠিব্বো, এটা বিরক্তি কাজ না কাজ না? আপনি চাচ্ছেন সে সূর্য ডুবে গেলে ঘর চলে আসে, ঘরের ভেতরে ঘুরুক ঘুরুক করছে, আপনি চান না, তো আপনি খুশ হবেন না খুশ হবেন? হ্যাঁ, তোর এত কাজের দরকার নেই, যা তুই চলে যান না, তো টাইম শেষ হয়ে গেছে। আপনার স্ত্রীর জন্য আপনি চুড়ি নিয়ে গেছেন, আন্দাজে যে চুড়ি সাইজ লাগে তার থেকে ছোট সাইজ নিয়ে গেছেন, ভরতে যায় আর পুটুম পুটুম করে ভেঙে যায় কাঁচের চুড়ি, তাই না? আর যা ব্লাউজ বেশি নিয়ে গেছেন গায়ে ওঠেই না, তখন আপনার স্ত্রী খুশ হবে না? বলে চোখে কানা নাকি তুমি, তাই জানো না আমার গায়ে কত সাইজ লাগে, আমার হাতে কত সাইজ লাগে, খুশ হবে না খুশ হবে? স্ত্রীর প্রয়োজন অনুযায়ী হল না তাহলে সে না খুশ হবে, সে খুশ হবে না। বেশি দিলেই বেশি করলেই যে খুশ হবে মানুষ তা নয়, আমরা বেশি করলে আল্লাহ খুশ হবেন। যেমন পাঁচ ওয়াক্তের নামাজ আছে, আল্লাহ ফরজ করেছেন, আল্লাহ সন্তুষ্ট, কিন্তু যদি নফল নামাজ পড়ি তাহলে তার আল্লাহ খুশ হবেন না খুশ হবেন? খুশ হবেন, কেন? তার সেটা নির্দেশ আছে। কিন্তু নফল নামাজটাই যখন আমি এমন সময় করব যে সময় আল্লাহ আল্লাহ রাসূল নির্দিষ্ট করেননি, তাহলে তখন না খুশ হবেন, কারণ তার নিয়ম অনুযায়ী হল না। তোমায় কিছু দেবো বলে চাই যে আমার মন নাই বা তোমার থাকলো প্রয়োজন, এটা দুনিয়ার প্রেমের ক্ষেত্রে চলে, তাই না? আপনার ঘড়ি আছে, আমি একটা ঘড়ি উপহার দিতে পারি, সমস্যা আছে? সমস্যা নেই, আপনি নিবেন, দুনিয়ার ক্ষেত্রে চলে। কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের ক্ষেত্রে দুনিয়ার উপরে ক্রিয়াস করলে, অনুমান করলে চলে না, বরং আল্লাহ আল্লাহ রসুলের নির্দেশ থাকবে, তবে আপনি সেটা করতে পারবেন, দিতে পারবেন। দেওয়া আল্লাহ আল্লাহ রসুলের জন্য কিছু দেওয়ারও নির্দেশ আছে, সেই নির্দেশ অনুযায়ী দিলে, এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে হচ্ছে তরিকা। তরিকা যখন আপনি অন্য ধরে নেবেন, নিজের মন গড়া দেবেন আপনি, কিন্তু মন গড়া পদ্ধতিতে দেবেন, তাহলে সেটা না, সেটা আল্লাহ আল্লাহ রসুল খুশ হবেন না। আপনি কোরবানি দেবেন কার জন্য? আল্লাহর জন্য। কাদের তরফ থেকে? নিজের তরফ থেকে, ছেলে মেয়ের তরফ থেকে, তাই না? আপনি বললেন না আমি এটা মৃত ব্যক্তির তরফ থেকে দিচ্ছি, হল না, ঠিক মতো দেওয়া হল না, পদ্ধতি হল না, আমি আল্লাহর নবীর জন্য, আল্লাহর নবীর নামে কোরবানি দিচ্ছি। আছে এরকম কোন নীতি? আপনি নিজের তরফ থেকে দেন, নবীর তরফ থেকে দেওয়ার কোন প্রয়োজন আছে? কিন্তু আপনি মন করা পদ্ধতি, আপনি ভাবলেন কি এটা হচ্ছে ভালো, অথচ এই ভালোটা তারা বুঝে যাননি, এই জন্য আপনার তরফ থেকে এই অতিরঞ্জন হবে কি বিদাত। তাহলে বুঝতে পারলেন যে বিশ্বাসগত বিদাত, কর্মগত বিদাত আর ত্যাগধর্মী বিদাত, মানে আপনি সেটাকে ত্যাগ করছেন, যেমন বিবাহ ত্যাগ করা, মাংস ভালো মন্দ ভালো খাওয়া ইত্যাদি ত্যাগ করা, এ হচ্ছে বিদাত। এবারে মান অনুসারে বিদাতের প্রকারভেদ শুনুন। কোন কোন বিদাত আছে যা করলে মানুষ কাফের হয়ে যায়, কাফেরকারী বিদাত বলে, একে বলে বিদাতে মুকাফেরা, যে বিদাত করলে মানুষ কাফের হয়ে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। যেমন রাফেজিদের বিদাত, শিয়াদের বিদাত, কেমন? তারা মনে করে সাহাবি কাফের, আবু বাকার কাফের, আর কি বলে ওমার কাফের, ওসমান কাফের, ঠিক আছে, এগুলো কি? এগুলো বিদাত, সাহাবিকে কাফের মনে করা বিদাত, কিন্তু এমন বিদাত যে বিদাতে মানুষ কি হয়ে যায়? কাফের হয়ে যায়। তারপর কোরআন, যে আল্লাহর কোরআন, আল্লাহর কালাম, এটা কি আল্লাহর সৃষ্টি না আল্লাহর সিফাত, আল্লাহর গুণ? আল্লাহর সৃষ্টি বলবেন না, কারণ কোরআন হচ্ছে আল্লাহ, কোরআন হচ্ছে আল্লাহর গুণ, সিফাত বলা হয়। যদি কেউ গুণ বলে তাহলে পরে সেটা বিদাত হলো, আর এমন বিদাত যে তাতে মানুষ কাফের হয়ে যায়। দু নম্বর হচ্ছে ফাসেককারী বিদাত, যে বিদাত করলে মানুষ পাপী হয়, গুনাহগার হয়, কিন্তু ইসলাম থেকে খারিজ হয় না। যেমন জামাতবদ্ধভাবে জিকির করা, সাবা সাবা বারাতে সাবা বারাত পালন করা, জামাতবদ্ধভাবে দোয়া, ওই যে ফরজ নামাজের পর দোয়া করা, মিলাদ পড়া ইত্যাদি, এগুলো কি? এই বিদাতগুলো করলে মানুষ কাফের হয়ে যায় না, কিন্তু কি হয়? পাপি হয়, কেননা বিদাত করতে নিষেধ করা হয়েছে, অথচ সে বিদাত করছে। বিদাত খণ্ডন ও তা হতে সতর্ক করা আমাদের জন্য জরুরি। আমরা সৌদি আরব থেকে বাড়ির জন্য টাকা পাঠাচ্ছি, কিন্তু এখান থেকে সহি আকিদা পাঠাচ্ছি না। বিদাত যে দেশে রয়েছে বা ঘর বাড়িতে রয়েছে, আমরা সেগুলো খণ্ডন করছি না। এই জন্য আমাদের জন্য ওয়াজিব যে আমরা যেন এ ব্যাপারে সতর্ক করি বাড়ির লোককে এবং দেশের লোককে। আল্লাহ তাআলা বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা, আজ তোমাদের জন্য তোমাদের ধর্ম ইসলামকে পূর্ণাঙ্গ করলাম, আর তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম, এবং ইসলামকে তোমাদের ধর্ম হিসাবে মনোনীত করলাম। তাহলে দীন সম্পূর্ণ না অসম্পূর্ণ? যদি সম্পূর্ণ হয় তাহলে আপনি যে নতুন কাজটা করছেন সেটা বুঝছি, আপনি কি বুঝছেন যে দিনটা অসম্পূর্ণ ছিল আপনি সম্পূর্ণ করছেন? যদি সম্পূর্ণ হয় তাহলে আপনি এটা কোত্থেকে আনলেন? এটা নিশ্চয়ই অতিরঞ্জন হচ্ছে, আল্লাহ তাআলার এই নির্দেশের বা এই খবরের খেলাফ হচ্ছে, যে আপনি দিন যেটা পূর্ণাঙ্গ আছে সেটাকে মনে করছেন অপূর্ণ। আল্লাহর নবী করে যাননি, মানে আল্লাহর নবী জানতেন না, সাহাবারা জানতেন না, আমি জেনে ফেলেছি এরকম করতে হয়। এমন বাহাদুরি করা নিশ্চয়ই দুঃসাহসিকতা, যেটা মোটেই বৈধ না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দ, যে ব্যক্তি আমাদের এই দিন বিষয়ে নিজের পক্ষ থেকে কোন নতুন কথা বা কাজ উদ্ভাবন করল যা তার মধ্যে নেই, তা প্রত্যাখ্যানযোগ্য, তা গ্রহণযোগ্য নয়, কবুল হবে না, আর তা গ্রহণ করা হবে না তার কাছ থেকে। মুসলিমের এক বর্ণনায় আছে, মানে আমিলা আমানা লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ, যে ব্যক্তি এমন কাজ করবে যে যে ব্যাপারে আমাদের কোন নির্দেশ নেই, না আল্লাহর নির্দেশ আছে আর না রাসুলের নির্দেশ আছে, তা কি বর্জনীয়, তা করা যাবে না। রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় খুতবাতে বলতেন, শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। নিকৃষ্টতম কাজ হচ্ছে দিনে নব আবিষ্কৃত বিষয়সমূহ, কর্মসমূহ, আর প্রত্যেক নব আবিষ্কৃত কর্মই হল বিদাত, আর প্রত্যেক বিদাতই হল পথভ্রষ্টতা, আর ভ্রষ্টতা জাহান্নামে নিয়ে যায়। ভ্রষ্টতা মানে কি? ভ্রষ্ট মানে রাস্তা ভুলে যাওয়া, রাস্তা ভটকে যাওয়া। তো আপনার যে রাস্তা গেলে আপনি আপনার বাসায় পৌঁছবেন, সে রাস্তায় যদি আপনি ভ্রষ্ট হয়ে যান, তার মানে আপনি কি বাসায় পৌঁছবেন? অবশ্যই না। জান্নাতের পথে আপনার চলার কথা ছিল, কিন্তু আপনি ভ্রষ্ট হয়ে গেলেন। এবারে জান্নাতের পথে না চললে আপনি কোন পথে যাবেন? আর কোন পথ, দ্বিতীয় পথ আছে নাকি? নাকি আরব বলে কিছু আছে? আরব কিছু সাময়িক কাল থাকবে, কিন্তু তারপরে হয় জান্নাত না হয় জাহান্নাম। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক খুতবাতেই বলতেন যে নব আবিষ্কার থেকে দূরে থাকো, নব কাজ থেকে, দিনের ব্যাপারে নব আবিষ্কার বলতে এইসব বুঝেন না, আবার বলছি, পার্থিব আবিষ্কার না, কম্পিউটার কেন ব্যবহার করছেন, প্লেন কেন চড়ছেন, এসি রুমে বসে ফতোয়া দিচ্ছেন কেন, এসির হাওয়া কেন খাচ্ছেন, এসব না, উদ্দেশ্য কি? দিনের ব্যাপারে নবরচনা, এর থেকে দূরে থাকো, কারণ তা হচ্ছে ভ্রষ্টতা, আর ভ্রষ্টতা জাহান্নামে নিয়ে যায়। আচ্ছা হুজুর, আপনি যে বিদাতের বিভিন্ন প্রকার বললেন, এসব প্রকার হাদিস কোরআন হ্যাঁ আছে, কিন্তু একটা প্রকার মানুষ ব্যবহার করে বা অনেক আলেমও ব্যবহার করে যার কোন দলিল নেই, বরং দলিল তার খণ্ডন করে, বলে বিদাতে হাসানা বিদাতে সাইয়া। বিদাতে সাইয়া হ্যাঁ, যেগুলো বিদাত যার কোনো উপকার নেই সেগুলো বিদাত, খারাপ বিদাত, ঠিক আছে, কিন্তু বিদাতে হাসানা বলে কিছু বিদাত আছে যেগুলো ভালো, যেগুলো করলে মানুষের উপকার হয়। যেমন মিলাদ, মিলাদ পড়লে পাঁচটা লোককে ভালো কথা শোনানো হয়, পাঁচটা লোককে ভালো মন্দ খাওয়ানো যায়, তাই না? এটা কেন বিদাত বলছেন? এটা কেন বিদাত বলছেন? সবে বরাতের দিনে কত হালুয়া পরোটা রুটি করে খায়, খাওয়ানো হয় মানুষকে, দান খয়রাত করা হয়। এমনি আশুরার দিনে কত লোককে দান খয়রাত করা হয়, পানি দান করা হয়। হ্যাঁ, তো এগুলো খারাপ জিনিস কি করে হলো? আরে মিয়া, দরুদ পড়া এটা ভালো জিনিস, খারাপ কি করে হলো? এইভাবে তারা কি করে, বিদাতে হাসানা এবং বিদাতে সাইয়া বলে ভাগ করে। কিন্তু আমরা বলি যখন বিদাত বিদাতি, তখন সেখানে ভালো মন্দের কোন ভাগ থাকতে পারে না। যখন বলি যে এটা সে নোংরা, তখন হ্যাঁ এটা ভালো নোংরা, এটা খারাপ নোংরা, এরকম বলা যায় নাকি? এরকম ভাগ করার অর্থ কি? যখন সেটা খারাপ তখন তার মধ্যে ভালো মন্দ কিছু নেই, সেটা খারাপই। আর এসব কথা বাদ দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন দেখুন, কি বলেছেন? আল্লাহ বলছেন কুল্লু বিদআতিন দালালা। কুল মানে কি? প্রত্যেকটা অথবা সবটাই, যত রকমের বিদাত আছে প্রত্যেকটাই, কুল কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেকটা বিদাতি তা আপনি ভাগ করে ভালোই বলুন আর খারাপই বলুন, বিদাতে হাসানা বলুন আর সাইয়া বলুন, প্রত্যেকটা বিদাতি কি? ভ্রষ্টতা। অতএব আপনার এ ভাগ ঠিক না, এখানে হাসানা বলে কোন বিদাত নেই। বেশ, বিদাত সৃষ্টির কারণ জানতে চান? অনেকে প্রশ্ন করে, হল তাহলে বিদাতগুলো সৃষ্টি হলো কি করে? খুব সহজ জিনিস, আপনি আপনার মন গড়া পদ্ধতিতে ভাবলেন এটা করতে হয়, করলেন, বউ আনছেন ঘরে, আপনি দেখছেন বহু রকমের, আপনি নিজে একটা আবিষ্কার করুন। হ্যাঁ, যেমন বউ ঘর ঢুকবে, প্রথমে একটা ছাগল জবাই করেন, সে ছাগল জবাই করে রক্তটা একটা পাত্রে রাখেন, বউ সে পাত্রে রক্তে পা দেখেনি ঘর ঢুকুক। কিংবা বউ আসছে ঘরে, আপনি রসগোল্লা খাওয়ান, চিনি খাওয়ান, কেননা বউ চিনির মতো মিষ্টি থাকবে। তখন আর একজন আবিষ্কার করতে পারে, না চিনি মুখে দিলে হবে না, পায়ে দিতে হবে, দিয়ে একটা পাত্রে চিনি রেখে দেন, বউ সেই পায়ে চিনি চিনি চিনি পা দিয়ে দেবে, ঘর ঢুকবে, তাহলে চিনির মতো মিষ্টি হবে। একটা আবিষ্কার করতে পারলেই হলো। কেউ কেউ বরণ ডালা নিয়ে এসে দুর্বা ঘাস ধান দেখেছেন তো, এভাবে নিয়ে বরণ করে, কেউ কলা পাতা বিছিয়ে দেয়, তাই না? কেউ আবার বলে বরকে কোলে করে নিয়ে ঘর ঢোকো, তাই না? আবার কোন কোন বিয়েতে দেখেছেন কোন কোন জাতের আছে, ওই স্বামী তাল গাছে উঠে যাবে, গাছে উঠবে, স্ত্রী বলবে নামো নামো নামো, হ্যাঁ ও নামবে না, তখন স্ত্রী মাথায় ঝুড়ি নিয়ে আর ঝাঁটা নিয়ে বলবে আমি তোমাকে খাওয়াবো, তখন নামবে। বিভিন্ন যে যাও পরে মন মর এগুলো করতে গেল মেদিনীদের সমাজে তৈরি করে নিয়েছে। আপনি করতে পারেন, আপনিও বিয়েতে জানাজাতে কত রকম আবিষ্কার দেখবেন, এটা করতে হয়, এটা করলে এই হয়, এটা করতে হয়, এটা করলে সেই হয়, এক এক এলাকাতে এক এক রকমের, তাই না? বাস মন গড়া করতে পারলেই হল। আচ্ছা কারণটা কি হুজুর? প্রথম কারণ হলো দিনের বিধান সম্বন্ধে অজ্ঞতা। এ বিষয়ে দিনে কি বলা হয়েছে, ধর্মে কি বলা হয়েছে আপনি জানেন না, তখন আপনি একটা আন্দাজে কিছু আবিষ্কার করছেন। দুই নম্বর মনের খেয়াল খুশি অনুসরণ, হ্যাঁ কি হবে করলে আবার কি হবে, আরে মিয়া সব বিদাত এটা হারাম ওটা হল, তাহলে করবোটা কি দিয়ে, বাস খেয়াল খুশি, হালাল হারাম আমার দেখার দরকার নেই, আমি করছি করছি। তিন নম্বর নির্দিষ্ট রায় ও বুজুর্গের অন্ধ পক্ষপাতিত্ব, কোন একটা বড় আলেম করে গেছেন বাস খালাস, উনি বিড়াল বেঁধে ভাত খেয়েছেন আমাকেও খেতে হবে, উনি করে গেছেন উনি বলে গেছেন আমাকে দেখেছি করতে, অতএব আমরা করছি। জানি না উনি কেন করেছেন তা জানি না, তবে উনি যখন করেছেন অত বড় আলেম তখন নিশ্চয়ই এটা ভালো কাজ, এই বলে মানুষ করে গিয়ে থাকে। চার নম্বর হচ্ছে কাফির কাফেরদের সাদৃশ্য গ্রহণ অনুকরণ, কাফেররা যখন করছে তখন নিশ্চয়ই ভালো জিনিস আমরাও করি। এই জন্য বিয়ে শাড়িতে দেখবেন অধিকাংশ জিনিস ওদের কাছ থেকে এসেছে, ওই যে বরণ ডালা নিয়ে বরণ করা, তারপরে প্রণাম, হ্যাঁ প্রণাম করা, প্রণাম করা বলে কি মানুষের ভিতরে ভগবান আছে তাই আমরা প্রণাম করি। আরে মানুষকে ভগবান জ্ঞানে প্রণাম করলেই কি মানুষ ভগবান হয়ে যাবে? কেন আপনি কাউকে কিছু মনে করলেই কি সে তাই হয়ে যায়? আপনি একটা মেয়েকে মা মনে করলেন সে কি মা হয়ে গেল? আপনি একটা মেয়েকে বউ মনে করলেন সে কি বউ হয়ে যাবে? হে এগুলো কথা হলো, মনে করলেই হবে না, সত্যপক্ষে হতে হবে। আচ্ছা এই প্রণামটা ওদের কাছ থেকে এসেছে, ওরা যেমন নত হয়ে পা স্পর্শ করে পায়ের ধুলো নেয় দিয়ে কপালে ঠেকায়, বা যাই হোক দেখবেন আপনারা এক এক দেশে আছে, আপনার আপনার দেশেও থাকবে। আপনি বিয়ে করেছেন না করেন নীলদ ভাই? করেছেন। আচ্ছা যখন বিয়ে বরযাত্রী গেল শ্বশুরবাড়ির গ্রামে, দিয়ে গাড়ি থেকে আপনাকে কোলে করে নামিয়ে আপনার বিছানায় রাখলো, যেখানে বরযাত্রী রাখে সেখানে বিছানা থাকে তাই না, বালিশ থাকে, বিছানায় রাখল, তখন আপনি কিভাবে বসলেন? হ্যাঁ আপনি সালাম সালাম করেছেন না করেননি? কিভাবে সালাম করেছেন? বাস আর অন্য কিছু করেননি, ঝোঁকেন নেই, রুমাল নিয়ে এভাবে ঠেকাঠেকি করেননি, তাহলে ভালো আলহামদুলিল্লাহ, তাহলে ভালোই হয়েছে। কিন্তু অনেক এলাকার নিয়ম আছে যে রুমাল নেবে, রুমাল নিয়ে সেই রুমালটা বিছানায় এইভাবে ঠেকিয়ে তারপর আস্তে আস্তে আস্তে আস্তে এইভাবে তুলবে কপালে, বুঝতে পাচ্ছেন? অবশ্য তার আগেও এখন আরো নতুন কিছু হয়েছে, অমুসলিমদের দেখাশোনা করা দেখা দেখিতে বর্তমানে মুসলমানরাও করছে প্যান্ডেল তৈরি করছে বরযাত্রীর জন্য, প্যান্ডেলের মেন গেট তৈরি করছে, সে গেটও কত রকমের, কত রকমের লাইটিং, কত রকমের ফুল সজ্জা ইত্যাদি। আবার শুধু তাই না, ফুলের ওপরে ফুল, সুন্দরী যুবতীদেরকে দুই দিকে দাঁড় করিয়ে বরযাত্রী বরণ করছে, ফুল দিয়ে বরণ করছে, ফুলের মালা দিয়ে বরণ করছে, কপালে ফোঁটা দিয়ে বরণ করছে, সব ওদের দেখা দেখি। ওই যে দিন সম্পর্কে জ্ঞান নেই ফলে আমাদের কিছু নেই তো করতে হবে, তো ওদের দেখা দেখি করতে লাগছে। নবী দিবস বলে এই জিনিসটা স্কুল কলেজে পালন হতো না, আমরা জানতাম না, আমাদের আমাদের আমাদের কালে আস্তে আস্তে শুনলাম। এইগুলো কোথা থেকে দেখলাম? যে ওরা ওদের রবি ঠাকুরের পালন করছে, ওদের অমুকের জন্মদিন পালন করছে, খ্রিস্টানরা যীশু খ্রিস্টের জন্মদিন পালন, আমরা কেন করবো না? আমাদের সমস্যা কি? ওরা চাঁদা আদায় করছিল গাড়ি আটকে, রাস্তায় গাড়ি আটকে জোর করে দুর্গাপূজা কালীপূজার চাঁদা জোর করে আটকিয়ে হিন্দু মুসলমান সবারই কাছে টাকা নিয়ে পুজো করছে। এদিকে গা ছুঁয়ে দিলে পুজো হবে না কিন্তু টাকা নিয়ে মাফি মুশকিল। মুসলমানরা দেখলো ওরা জোর করে গাড়ি আটকে আমাদের কাছ থেকে টাকা নিতে, আমরা শুরু করবো তো আমরা কখন করব? এই ভেবেছেন রেখেতে নবী দিবস মহরম, মহরমের সময় গাড়ি আটকে, সাইকেল নিয়ে যাচ্ছি হঠাৎ করে এক মুসলিম গ্রামের বাস স্ট্যান্ডে থামাচ্ছে, কি ব্যাপার? বলছে চাঁদা দেন। কিসের চাঁদা? বলছে মহরমের। কবে থেকে হলো? তো বলছে হয়েছে। তো হয়েছে কোথাও আছে হাদিস কোরআনে? এই গ্রাম শুনেছি তবলিগী গ্রাম, তো তোমরা এসব কি করছো? আমাদেরকে চেনো? আমাদের গ্রাম হচ্ছে অমুক জায়গা। তখন একদম ছেড়ে দে, ছেড়ে দে, বুঝতে পেরেছি ওয়াহাবি গ্রামের লোক, বুঝতে পাচ্ছেন? তো ওদের দেখা দেখি ওরা যখন চাঁদা আদায় করছে, ওরা যখন চাঁদা আদায় করে ফুর্তি মারছে তাদের পরবে, তখন আমরাই বা ছেড়ে দেবো কেন? তাহলে কি হলো? দেখা দেখি একটা প্রতিদ্বন্দ্বিতা, প্রতিদ্বন্দ্বিতার কারণে তারা এটা কাফেরদের অনুরূপ করে তারা বিদাত আবিষ্কার করছে। ভিত্তিহীন জাল হাদিসের উপর নির্ভরশীলতা, দেখবেন শরীয়তে বহু বিদাত আছে যেগুলো ভিত্তিহীন জাল হাদিস। যেমন সয়াবরাত, ধরুন সয়াবরাতিক দলিল নেই আছে, ওই যে হুজুরা দেখেছেন 35 খানা দলিল দেখিয়ে তারা বলে সবে বরাত করতে হবে, সবে বরাত যারা করে না তারা অমক টমক ইত্যাদি, তারা দলিল দেয়। কিন্তু সেই সমস্ত দলিলগুলো কি? ওই যে আগে বললাম জাল দলিল। আর জাল দলিল দেখিয়ে আপনি আপনার ঘর দখল করতে পারবেন না। যার কাছে আসল দলিল আছে সেই হচ্ছে ঘরের মালিক, আর নকল দলিলওয়ালা ঘরের মালিক হতে পারে না। শরীয়ত ও বিবেক বিরোধী কুসংস্কার, লোকাচারে বিশ্বাস, বহু কিছু লোকাচার আছে যেগুলো আপনার বিশ্বাস করা হয়, মানুষ বিশ্বাস করে থাকে, সেগুলো লোকাচার দেশাচার, সেগুলোতে যখনই আপনি বিশ্বাস করবেন শরীয়ত মনে করে, তখন সেগুলো কি হয়ে যাবে? বিদাত হয়ে যাবে। যেমন বিয়ের আগে হলুদ মাখা লোকাচার। এখন যদি আপনি মনে করেন যে না বিয়ের আগে হলুদ মাখতে হয়, তাহলে কি হয়ে গেল? বিদাত হয়ে গেল। আর যদি মনে করেন না বিয়ের আগে হলুদ মাখলে বিয়েটা শুভ হয়, তাহলে কি হয়ে গেল? হ্যাঁ হ্যাঁ শুরু হয়ে গেল লোকাচার। ঠিক আছে, আপনি বিয়ের আগে হলুদ মাখছেন কেন? না এই সময় মানে বরকনে তো একটু সাজসজ্জা থাকবে, রংটা বেশ কাঁচা হলুদের মতো, কাঁচা সোনার মতো, একটু চকচকে উজ্জ্বল হবে, তার জন্য মাখাচ্ছি, সমস্যা আছে? কোন সমস্যা নেই। কিছু কিছু লোক, হ্যাঁ, যেমন ক্ষীর খাওয়ানো, ক্ষীর খাওয়ানো, থুবরা খাওয়ানো, এই যে লোকেরা খাওয়ায়, যদি শখ করে যে আমি খাওয়াবো এই জন্য যে এতে কি হবে এটা আনন্দ, বাস সমস্যা নেই, লোকাচার কোচ খাওয়াচ্ছে, কিন্তু মাহারাম ছাড়া অন্য কেউ খাওয়াতে পারবে না, এ আলাদা কথা। যে যার সঙ্গে বিয়ে যায় সে এসে খাওয়াচ্ছে, ভাবির দেওয়ারে এসে আর কি মাত্র ইত্যাদি, এসব চলবে না। কিন্তু যদি কেউ মনে করে যে বিয়ের আগে থুবরা খাওয়াতে হয় বা করতে, এরকম করলে কোনো উপকার হবে, তাহলে কি হয়ে গেল? বিদাত হয়ে গেল। আর সেটা হবে আপনার জন্য খুবই মানে কষ্টকর, কষ্টকর বলতে কি, যে সেটা খারাপ জিনিস আর কি। বিদাত চিনা খণ্ডন করার দুটি উপকার, দুটি উপকারী নীতি মনে রাখবেন, যে ইবাদত মূলত নিষিদ্ধ প্রমাণ সাপেক্ষ, শরীয়তে তার বিধিবদ্ধ দলিল না পাওয়া পর্যন্ত তা করা যাবে না। আর প্রত্যেক সেই ইবাদত যা করার আকর্ষক উদ্দীপক বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বর্তমান ছিল, এত সত্ত্বেও তার সাহাবায়ে কিরাম তা করেননি, তার মানে এই হল যে এটা হচ্ছে বিদাত। দুটো গুরুত্বপূর্ণ সতর্কবাণী শুনুন। ইমাম মালিক রহমতুল্লাহ বলেছেন, যে ব্যক্তি ইসলামে কোন বিদাত রচনা করে এবং তা পুণ্যের কাজ মনে করে, সে ব্যক্তি ধারণা করে যে মোহাম্মদ হাসান রিসালাতের খেয়ানত করেছেন, তাহলে বিশ্বাসঘাতকতা করেছেন। কেন? যেহেতু আল্লাহ তাআলা বলছেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করে দিয়েছি, আর আপনি কি মনে করছেন? তাহলে আল্লাহ নবী এটা প্রচার করে যাননি, অতএব আপনার বিশাল অপবাদ হবে। এই জন্যে অতএব সেদিন যা দিন ছিল না, আজও নতুন ভাবে সেটা দিন হতে পারে না। এটা কে বলেছেন? ইমাম মালিক। শেখ আলবানী রহমাহুল্লাহ বলেছেন, জানা ওয়াজিব যে মানুষ দিনে যত ছোট বিদাতি রচনা করুক না করুক তা হচ্ছে হারাম, যত ছোটই হোক। যেহেতু বিদাত সমূহের মধ্যে এমন কোন বিদাত নেই যা কেবল মাকরুহ, মাকরুহের পর্যায়ভুক্ত। যেমন কিছু লোকে ধারণা করে যে না এটা চলে, যেমন বললাম বিদাতে হাতানা সাইয়া, এসব না। বেশ কিছু নমুনা বলি বিদাতে, তারপরে আপনাদেরকে ছেড়ে দেবো। নবী দিবস সহ অন্যান্য আরো অনেক জন্মদিবস পালন করা, সবে মেরাজ পালন করা, সবে বরাত পালন করা, জন্মদিন পালন করা, পবিত্র স্থান, প্রত্নবস্তু, জীবিত অথবা মৃত বুজুর্গ ব্যক্তি দ্বারা তাবারুক গ্রহণ করা, জামাতে জিকির করা, বিভিন্ন উপলক্ষে মৃত ব্যক্তির নামে ফাতেহা খানি, কুলখানি, চালসে চাহারম করা, রজব মাসে বিশেষভাবে ওমরা অন্যান্য ইবাদত করা, নামাজের পূর্বে নিয়ত মুখে উচ্চারণ করা, বুজুর্গ ব্যক্তির মর্যাদার অশিলা ধরা, ইত্যাদি বহু রকমের আছে। আমার বিদাত দর্পণের শেষ দিকে দেখবেন কত রকমের বিদাত আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বিদাত থেকে দূরে রাখুন তো, এবং আমাদেরকে সুন্নার উপরে আমল করা তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।